দেখো চেয়ে কে আজ এলো মকানগরে, নূরি বদন চমকে দিল আলোতে ভরে, আর সের গায়ে তেলেকা আছে যার নাম, ফরিস্তারা পড়িছে দরুদ ও সালাম, হুরে রাগিরে তারে তাজিম করেছে। মা আমিনার ঝুপড়ি ঘরে মেলা বসেছে, এসেছে নূরি চাঁদ এসেছে, এসেছে নূরি চাঁদ এসেছে, বসেছে মেলা ভোরের বেলা, শিশু নবী দেখো করেছে খেলা, ঘুরে দেই তোলা চাঁদ করে উজালা, কেনা বেচা শুধু মনের বেলা, মৌমাছি বোরাতে গান ধরেছে, কোকিলা একলা আজান দিয়েছে, ফুরে রাগিরে তারে তাজিম করেছে। মা আমিনার ঝুপড়ি ঘরে মেলা বসেছে, এসেছে নূরি চাঁদ এসেছে, এসেছে নূরি চাঁদ এসেছে। ময়না পাপিয়া টিয়া কাকাতুয়া গাইছে নাথ ময়ূর বেগম মেলিয়া, প্রজাপতি উড়িয়া দু কদম চুমিয়া, নূরি বদন দেখে নয়ন ভরিয়া, ফুলের মধুতে যে সুখনা আছে, দরুদ পড়িতে হৃদয় ভরেছে, হুরে রাগিরে তারে তাজিম করেছে। মা আমিনার ঝুপড়ি ঘরে মেলা বসেছে, এসেছে নূরি চাঁদ এসেছে, এসেছে নূরি চাঁদ এসেছে। দেখো বেদ পুরাণ আজ দেয় প্রমাণ, বিশ্বের সেরা মানব নবীজি মহান, তিনি যে ঈমান ধরো তার দামান, সফল হবে জুড়ে যাবে মন প্রাণ, এমডি মেহবুব তার মেনেছে, জান্নাতের চাবি যার হাতে রয়েছে, হুরে রাগিরে তারে তাজিম করেছে। মা আমিনার ঝুপড়ি ঘরে মেলা বসেছে, এসেছে নূরি চাঁদ এসেছে, এসেছে নূরি চাঁদ এসেছে। দেখো চেয়ে কে আজ এলো মকানগরে, নূরি বদন চমকে দিল আলোতে ভরে, আর সের গায়ে তেলেকা আছে যার নাম, ফরিস্তারা পড়িছে দরুদ ও সালাম, হুরে রাগিরে তারে তাজিম করেছে। মা আমিনার ঝুপড়ি ঘরে মেলা বসেছে, এসেছে নূরি চাঁদ এসেছে, এসেছে নূরি চাঁদ এসেছে, এসেছে নূরি চাঁদ এসেছে।